السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে আমাদের ধারাবাহিক দর্শের পাপ পুণ্য ইত্যাদি নিয়ে আজকে একটা এমন আমলের কথা আলোচনা করব বা এমন কতকগুলো আমলের কথা আলোচনা করব যে সৎকর্ম যে আমল কাবিরা গুনাহ নিশ্চিহ্ন করে দেয়। আমরা আগে শুনেছি যে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, উযু করলে গুনাহ মাফ হয়। কোন গুনাহ? সাগীরা গুনাহ। এবং কাবিরা গুনাহর জন্য কি করতে হয়? তওবা করতে হয়। এবং তওবার যে ছটা শর্ত আছে তার মধ্যে যদি বান্দার হকে তওবা পাপ হয়, অপরাধ হয়, তাহলে বান্দার সেই হক ফিরিয়ে দিতে হয় অথবা তার কাছে মাপ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। কিন্তু কয়েকটি হাদিসে বোঝা যায় যে তওবা শর্ত নয়। এই হিসাবে ওলামাদের মতভেদ আছে। মোলামারা বলছেন যে আমরা আশা করব যে কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে যদি বান্দার হককে না হয়। বান্দার হককে হলে তো বুঝতেই পারছেন দিতে হবে, ফেরত দিতে হবে। যদি আল্লাহর হককে কোনো কাবিরা গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা কাবিরা গুনাহ ক্ষমা করে দেবেন। কয়েকটা আমল এমন আছে, দেখি আমরা কোন কোন আমল। আপনারা জানেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ছোট গোনা না বড় গোনা? যুদ্ধে গেছেন, আপনার ইমামের সাথে যুদ্ধ করতে গেছেন, যুদ্ধক্ষেত্রে আপনি ময়দান ছেড়ে পালিয়ে আসছেন, এটা কি গোনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। ইমানদারগণ, তোমরা যখন যুদ্ধকালে কাফেরদের বাহিনীর সম্মুখীন হবে তখন তাদের মোকাবিলা করতে পৃষ্ঠ প্রদর্শন করো না, তার মানে পিঠ দেখিয়ে পালিয়ে যেও না। ওমাই ইউয়াল্লিহিম ইয়াউমায়িযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নামু ওয়া বিসাল মাসির। যদি কেউ যুদ্ধকৌশল, সেদিনের যুদ্ধকৌশল পরিবর্তন কিংবা স্বীয় দলে স্থান নেওয়া ব্যতীত অন্য কারণে কেউ তার পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হবে, আল্লাহর কাছে ক্রোধ ভাজন হবে এবং তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট ঠিকানা। সূরা আনফাল 15 নম্বর আয়াত। তাহলে যদি আল্লাহ রাগান্বিত হন, ক্রোধান্বিত হন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় এবং তার ঠিকানা জাহান্নাম হয়, ছোট গোনা না বড় গোনা? এটা হচ্ছে বড় গোনা, কাবিরা গোনা। এ কাজ সর্বনাশী কর্মসমূহের অন্যতম। যখন বলা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটা বিধ্বংসী কর্ম থেকে দূরে থাকো। বাসার আন্দাজ আছে না? সাতটা বিধ্বংসী কর্ম কি কি আপনাদের নিশ্চয়ই সকলের মনে নাও থাকতে পারে। তো সাহাবরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি বলে দেন কি কি? তো বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরিক করা। এটা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? কাবিরা থেকে বড় না কাবিরা? আকবারুল কাবায়, এটা হচ্ছে শিরকে আকবর বা গুনাহে আকবর, বুঝতে পারছেন? তো আকবরুল কাবায়ের, কিন্তু তার পরবর্তীতে এগুলো কাবিরা গোনা। আর কাবিরা গোনারও জানেন আপনারা ধাপ আছে, স্তর আছে, ক্যাটাগরি আছে, সবগুলো সমান না। সুদ খাওয়া পাপ, ব্যভিচার করা পাপ, খুন করাও পাপ, তিনটি কি সমান? না, পার্থক্য আছে। ঠিক শিরক হলো কাবিরা, সবচেয়ে বড় কাবিরা, মানে আকবরুল কাবায়ের। তারপরে দেখেন নিচে নেমে আসেন সেহর, জাদু করা। এই জাদু করাও হচ্ছে আকবরুল কাবায়ে, তো শিরিক হয়। তারপরে চলুন খুন করা। এই খুন করাতে মানুষ কাফের হবে? এটা হচ্ছে কাবিরা গোনা। তারপরে আকলু মাল ইল ইয়াতিম, এতিমের মাল খাওয়া। আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া তাওয়াল্লি ইয়াউমা যাহফ, আর যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা। তাহলে কাবিরার এতে পড়ল, সিলসিলাতে পড়ল যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে সেটা কাবিরা গুনাহ হয়। তারপরে দেখুন ওয়াকাজফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, আর উদাসীনা সতী উদাসীনা মুমিনা নারী চরিত্রে মিথ্যা অপবাদ দাও, এটা সাগিরা না কাবিরা? কাবিরা গুনাহ। তাহলে বোঝা গেল এটা কাবিরা গুনাহ। কিন্তু এমন একটি দোয়া আছে, সেটা যদি আপনি পড়েন, যা পড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে পাপও ক্ষমা হয়ে যাবে। কোন পাপ? যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পাপ। তাহলে কি হবে? কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মতো পাপও মাফ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। সে দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। মনে থাকবে কি আস্তাগফির? অনেকে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী মিন কুল্লি কি কি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ সাধারণত মানুষ বলে থাকে, কিন্তু এটা কোনো হাদিসের দোয়া নয়, এটা হচ্ছে মানুষের মনের বা নিজের ভাষায় দোয়া। কিন্তু বলা ঠিক যদি কেউ বলে আল্লাহ বিদাত বলবো না, বরং ওটা নিজের ভাষায় দোয়া। কিন্তু হাদিসের ভাষায় দোয়া কি, বা যে দোয়া বললে আপনার কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে, সেটা হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। এই দোয়া যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানা কাদ ফাররা মিনাজ যাহফ, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে। বুঝতে পারছেন? এই দোয়া পড়লে আপনার কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি বলতে পারেন, হুজুর এটা তো তওবা হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, তো এখানে ইস্তিগফার রয়েছে, এটা তওবাও হতে পারে। হ্যাঁ, তওবা হতে পারে। তো তওবা ইস্তিগফার করলে পরে আপনার সমস্ত কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক না? এই হচ্ছে তওবার চ্যাপ্টার, আস্তাগফির ইস্তিগফারের দোয়া। তাহলে এটা তওবা ও ইস্তিগফার, আর তার ফলে আকবারুল কাবায়েরও ক্ষমার হতে পারে। আকবারুল কাবায়ের এটা যদি আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, শিরকের গুনাহও ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, এই দোয়াটা কবার পড়তে হবে? এ হাদিসে আছে একবার, যে বলবে একবারের কথাই আছে, কিন্তু কোন কোন বর্ণনায় আছে কবার পড়তে হবে? তিনবার পড়তে হবে। যখন আপনি পড়বেন তিনবার, যখন আপনি পড়বেন, কোনো ফিক্সড না, ফিক্সড না, আপনি তিনবার পড়বেন। তিনবার পড়লে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদিও আপনি রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে থাকেন, আর ওই পলায়ন করার মতো কাবিরা গুনাহ করে থাকে। মনে থাকবে? বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মান কালা কাবলা আন ইয়ানসারিফা ওয়া ইউসনিয়া রিজলাহু মিন সালাতিল মাগরিবি ওয়াস সুবহ, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মোড়ার পূর্বে 10 বার বলবে। তার মানে ইমাম সাহেব তো ফিরে বসবে, ইমাম সাহেব মুক্তাদিদের দিকে কখনো ডান দিকে কখনো বাম দিকে ঘুরে বসবে, কিন্তু মুক্তাদিদেরকে তো ঘুরে বসতে হবে না। অনেকের অভ্যেস আছে, যেমনি সালাম ফেরা হলো পরম করে পা মুড়ে না হয় পিছন দিকে ত্রিং করে লাফিয়ে উঠে, কিংবা ত্রিং করে লাফিয়ে কি করতে ওঠে, সুন্নত পড়তে লাগে, সুন্নত পড়তে লাগে। তারা না জিকির জানে আর না কি বলতে হয় ফরজ নামাজের পরে জানেও না, অনেকে তো আবার হাত তুলে মোনাজাত করতে লাগে, তাই না? অনেকে আবার মোসাফা করতে লাগে, সালাম আলাইকুম সালাম আলাইকুম। বিভিন্ন অভ্যেস আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন জামাতে এক এক রকমের। বা সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে হাত তুলে মোনাজাত, সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে সুন্নত পড়তে লাগলো, সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে মোসাফা করতে লাগলো। কিন্তু অনেক না, সালাম ফেরা হলো অনেকে পা মিড়ে পা ফিরিয়ে বসলো, ঘুরিয়ে বসলো। আপনার অসুবিধা আছে, সমস্যা নেই, আপনার ওইভাবে বসা পাটা এইভাবে ভাঁজ করে বসাও কঠিন, সবাই বসতেও পারে না, তাই না? অভ্যেস করেনি ফলে পারে না। অভ্যেস যদি করতো ছোটবেলা থেকে প্রথম থেকে, তাহলে নিশ্চয়ই পাটা ভাঁজ করে বসতে পারতো, তাই না? ডান পাটা ভাঁজ করে বসতে হবে, আর বাম পাটা তো আপনার বাম পায়ের উপরে বসবেন, অথবা দ্বিতীয় তাশাহুদে হলে বা শেষ তাশাহুদে হলে, দ্বিতীয় দুই তাশাহুদ বিশিষ্ট নামাজে শেষ তাশাহুদে হলে এইভাবে বাম পাটাকে ডান পায়ের রলার নিচে গলিয়ে দিয়ে বসবেন, তাই না? তো ওখানে তো কষ্ট নেই, কষ্ট হচ্ছে কিসে, এই ডান পাটা যে ভাঁজ করে বসতে হয় এখানে কষ্ট আছে। তো আপনার কষ্ট হচ্ছে আলাদা কথা, কিন্তু হাদিসে আছে যে আপনার পা সোজা করবেন না, আপনি পা মুড়িয়ে বসে থাকবেন যেভাবে বসে আছেন, বা পা মোড়া, পা ফিরে বসা ও পা মোড়ার পূর্বে আপনি যে পা মুড়ে বসছেন, তাই না? এটাকে কি বলে বাংলাতে, আসন না, আমাদের বাবু হয়ে বসা বলে, যাই হোক যাই হোক। তো এটা হচ্ছে পা মুড়ে বসা। তো এই পা মুড়ে বসার পূর্বে আবুল্লাহ ইমাম সাহেব তো পা মুড়তে হবে, তো ইমাম সাহেবও পড়তে পারে পা ঘুরিয়ে বা ইমামি মুক্তাদির দিকে ফিরিয়ে বসা, না তখন নামাজের মতো, যে আমাদের বিয়ে পড়ানোর সময় দেখেছেন, ওই যে দেখেছেন বিয়ে পড়ানোর মতো বসেছে, তাই না? বলে নামাজের মতো বসতে হয়, বিয়ে পড়ানোর সময় নামাজের মতো বসতে হয় না, অনেকে মনে করে ওখানে বসতে হয় না, বিয়ে পড়ানোর মতো বসার দরকার, একই বলে নামাজের মতো বসার দরকার নেই, আপনি যেভাবে বসেছিলেন বাবু হয়ে বসা যেমন বসে আছেন সমস্যা নেই, তাই না? তো আপনি যেভাবে আপনি নামাজে সালাম ফিরলেন ওই অবস্থাতেই আপনাকে বলতে হবে কবার, দশ বার কি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু বিয়াদিহিল খাইরু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিহিল খাইরু এই শব্দটা কোনো কোনো বর্ণনায় নেই, আর এটা হচ্ছে বাজারে প্রবেশের দোয়া, তাই না? বিয়াদিহিল খাইরু সহ এইটুকু বললেই হবে কবার, দশ বার। তাহলে কি হবে, বলা হয়েছে তার জন্য কুতিবা লাহু বিকুল্লি ওয়াহিদাতিন আশর হাসানাত, দশ বার করে বললো তো, তো প্রত্যেক বারের বিনিময়ে দশটা করে নেকি, দশ বার বলেছে দশটা করে নেকি লিখা হবে, মোহেয়াত আনহু আশরু সাইয়াত, আর দশ বারের বিনিময়ে দশ বা দশটা গোনা আপনার কি করা হবে, মাফ করা হবে, রুফে আলাহু আশর দারাজাত, আর তার জন্য দশটা মর্যাদা উন্নীত করা, আল্লাহ দশ মর্যাদা উন্নীত করা হবে, ওয়া কানাত হিজাম মিন কুল্লি মাকরুহ, আর কি বলে ওই দিন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে রক্ষা মন্ত্র হবে। কোন কোন মন্ত্র আছে মানুষ বুকে পড়ে ফুঁক দেয়, ফুঁক দেওয়ার দরকার নেই, এটা পড়লেই আপনি শয়তান থেকে আপনি বিরত, কি বলে আপনি মাহফুজ বা রক্ষিত থাকবেন, সুরক্ষায় থাকবেন, আর অপ্রীতিকর কোন জিনিস আপনার ঘটবে না। অপ্রীতিকর মানে যেমন অ্যাক্সিডেন্ট, এই যেমন কোথেকে পড়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি অপ্রীতিকর কোন জিনিস আপনি যেটা আপনি পছন্দ করেন না সেটা আপনার ঘটবে না। বলা হয়েছে হিজাম মিন কুল্লি মাকরুহ ওয়া হিজাম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়লেই আপনার রক্ষা কবচ হয়ে গেল, বুঝতে পারছেন? অনেকে তাবিজ ব্যবহার করে, তাই না? কি জন্য ব্যবহার করে, হুজুর এই তাবিজটা থাকলে লোকে আমাকে ভালোবাসবে, হুজুর এটা থাকলে আমার টাকা পয়সা ভালো হবে, এটা হুজুর এটা আমার থাকলে আমার বরকত হবে, ইত্যাদি ইত্যাদি, আমার বিপদ আপদ থেকে আমি বাঁচবো, জিন শয়তান থেকে বাঁচবো, অনেকে অনেকে করে, এটা কি শিরিক? এবার যদি বলে কোরআনের আয়াত দিয়ে, সেটা আলাদা ব্যাপার, জায়েজ নয়, শিরিক না বললেও জায়েজ নয়, সে দিকে যাচ্ছি না। কথা হলো কি, তাহলে শয়তান থেকে এবং প্রত্যেক অপ্রীতিকর ঘটনা থেকে আপনার রক্ষা কবচ হবে এই দোয়া, ঠিক আছে? আর ওয়ালাম ইহিল্লু লিযামবিন ইউদরিকুহু ইল্লা শিরক ফাকানা মিন আফযালিন নাসি আমালান ইল্লা রাজুলান ইফযালুহু ইয়াকুলু আফযালা মিম্মা ক্বাল। হ্যাঁ, আর কি হবে বলছেন যে, আর নিশ্চিতভাবে শিরিক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার হয়ে যাবে। শিরিক ব্যতীত আপনি শুনলেন তো আগে, শিরিক তারপরে কি বলে আপনার খুন করা, হত্যা করা ইত্যাদি কাবিরা গুনাহ। মোট কথা কি, আকবরুল কাবায়ের নিচে যে কাবিরা গুনাহগুলো আছে সেগুলো আপনার কি হয়ে যাবে, ক্ষমার্হ হয়ে যাবে, আর সে হবে আমল করার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম জিকির পাঠ করবে, সেই দিনে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কখন বলতে হবে দোয়াটা? মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে দশ বার করে। অনেকে প্রত্যেক নামাজই পড়ে জানে না, অনেকে জানে না, কিন্তু দশ বার করে পড়তে হয় মাগরিবের পরে, মাগরিবের ফরজের পরে আর ফজরের ফরজের পরে। এই হাদিস হচ্ছে মুসনাদে আহমদ 17,990 নম্বর হাদিস, সহি তারগিবে আছে 477 নম্বর হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। আর একটা কাজ, ভালো কাজ, যদি এই কাজটা আপনি করতে পারেন তো আল্লাহ তাআলা আপনার 40টা গুনাহ মাফ করে দেবেন, 40 বার আপনাকে ক্ষমা করবেন। আর কোন কোন বর্ণনায় আছে 40 কাবীরা, 40টা কাবীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। চান না চান না, কি কাজটা কিন্তু সবারই ভাগ্যে জুটবে না, কখনো কখনো আসে আর সবারই ভাগ্যে পড়ে না, একজন দুজন তিনজন হয়তো হতে পারে, বুঝতে পারছেন। সে কাজটা হচ্ছে মাইয়েতকে গোসল দেওয়া। মাইয়েতকে যদি গোসল দেন তাহলে আপনার 40টা কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তবে শর্ত আছে, ও তো নিয়ত সওয়াবের আশা ওর তো বটেই, অনেকে গোসল দেয় জানে না সে পাবে না, কিন্তু না, নিয়ত থাকতেই হবে, ইহতিসাব থাকতে হবে। কিন্তু আর একটা অতিরিক্ত শর্ত আছে, সে শর্তটা কি, তার যদি এমন কোন জিনিস অপ্রীতিকর দেখেন সেই গোপন জিনিস লোকের কাছে প্রচার করা হবে না। আরে বাপরে, রসুন মিয়া মারা গেল, রসুন মিয়াকে গোসল করতে গিয়ে কি দুর্গন্ধ, আরে রসুন মিয়া ওখানে ঘা হয়েছিল বুঝলেন, সে ঘা থেকে বড় বড় মুড়ির মতো পোকা বের হচ্ছে। তারপরে আরে কে কি বলে, করিম মিয়াকে গোসল দিতে গেলাম তো চেহারাটা একবারে বিকৃত হয়ে আছে, কি বলে ওটাকে, মানে কালো হয়ে গেছে কিংবা ভ্যাংচাচ্ছে, বা এই ধরনের যত আপনি ত্রুটি দেখবেন যেটা মানুষের কাছে বলা মানে হচ্ছে এক প্রকার গীবত করা, যেমন মানে খারাপ জিনিসটা আপনি বলছেন এটা আপনি গোপন করবেন এই শর্তে, তাহলে আপনাকে 40টা বা 40 বার ক্ষমা করা হবে, অথবা আপনার 40টা কাবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিসটা আছে কোথায়? মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ড 354-362 পৃষ্ঠা, বায়হাকি তৃতীয় খণ্ড 395 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ তৃতীয় খণ্ড 21 পৃষ্ঠা। বুঝতে পারলেন? তো 40টা কাবিরা যেটা বলা হয়েছে সে বর্ণনাটা অবশ্য সাজ বলা হয়েছে, তার মানে সম্পূর্ণভাবে সহি না, মানে সহি যেটা হচ্ছে যে 40 বার তাকে ক্ষমা করা হবে। তবু এখানে বর্ণনা হয়েছে এই জন্যই বলা হলো যে কথা হাদিসে আছে 40টা কাবিরা গুনাহ তার মাফ করা হবে। এই মূলে মোটামুটি, কিন্তু সব থেকে উত্তম হলো যে কাবিরা গুনাহর জন্য ভরসা করে বসে থাকা ঠিক না, তওবা করতে হবে। আল্লাহর কাছে পরিষ্কারভাবে তওবা করেন যে আল্লাহ তুমি আমাকে, আর যদি হক বান্দার হক হয় তো বলতেই হবে না, বান্দার হক হলে বলতেই হবে না, সেই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন। সংক্ষেপে কে বলবে তওবার 6টা শর্ত, আমরা শেষ করে দেবো। হ্যাঁ বিলাল ভাই তাড়াতাড়ি, তওবার 6টা শর্ত স্মরণ করে দিই সবাইকে, কি কি? নম্বর এক, তওবা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ দিকে ফেরার জন্য, কোনো স্বার্থের জন্য না, কোনো লাভের জন্য না, কোনো মানে আপনার কোনো লাভ হবে এরকম না, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ আল্লাহর জন্য তওবা করবে। নম্বর দুই, হচ্ছে যে পাপ আপনি করছেন সেই পাপ বর্জন করতে হবে, এ নয় যে পাপ করতেই আছেন রাস্তা ফেলা বলতে আছেন তা না। নম্বর তিন, সেই পাপ আর জীবনে করব না এরকম দৃঢ় সংকল্প করতে হবে, এ নয় তবা আস্তাগফিরুল্লাহ, তারপর পরে আবার হলো তবা আস্তাগফিরুল্লাহ, মানে ওই করছে না, না সংকল্প করতে হবে যে জীবনেও আর করব না। নম্বর চার, অনুতপ্ত হতে হবে, যে পাপ আপনি করে ফেলেছেন তার জন্য খুশ থাকলে হবে না, আর তার জন্য গর্ব করলে হবে না, আরে কি মনে করিস আমি এই করেছি, না না না না, কি করতে হবে, অনুতপ্ত হতে হবে, যখনই মনে পড়বে উফ এটা যদি আমি না করতাম, তাই না, যদি আমি না করতাম, এরকম আফসোস হতে হবে। নম্বর পাঁচ যেটা আপনি বললেন না তার আগে, নম্বর পাঁচ সেটা হচ্ছে বান্দার হককে হলে বান্দার হক ফিরিয়ে দিতে হবে, অথবা ক্ষমা হয় আমাকে ক্ষমা করো, আমি তোমার ঋণটা শোধ করতে পারলাম না ভাই, তুমি আমাকে, আর ঋণ তো বুঝতেই পারছেন এমন অবস্থা যে আটকে থাকবে, জান্নাতে শহীদ হলেও, যে শহীদ যার স্ত্রী হবে জান্নাতে কটা, আরে কে সত্তর সত্তর বলে, সত্তর না বাহাত্তরটা, বাহাত্তরটা স্ত্রী হবে, সেই লোকও জান্নাতের পথে আটকে থাকবে যদি তার ঋণ পরিশোধ না হয়ে থাকে, বুঝতে পারছেন, তাহলে ঋণ কত বড় কাবিরা গুনাহ, কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি পারলাম না আমাকে ক্ষমা করো, চুরি করেছেন তো একই অবস্থা, শ্বশুরের কাছে যৌতুক নিয়েছেন পণ নিয়েছেন ওই একই কথা, তারপরে কারো মানে তসরুপ করেছেন একই কথা, কারো ডাক মানে এই ধরনের আর কি, ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন সব ক্ষেত্রে একই কথা, ফেরত দেওয়ার হলে ফেরত দিতে হবে, না হয় ক্ষমা চাইতে হবে, আর যদি মালিক না পাওয়া যায় তাহলে সাদকা করে দিতে হবে ইত্যাদি। আর শেষ নম্বর যেটা ছয় নম্বর সেটা হচ্ছে যথা মানে সময়ে যথাসময়ে তওবা করতে হবে, মানে মরণের যথেষ্ট আগে এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর বান্দারা তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন, মুমিনরা তোমরা তওবা করো, ওখানে খাঁটি তওবার কথা আছে, আর খাঁটি তওবা তখনই হবে যখন এই ছয়টি শর্ত পূরণ হবে, তবেই গুনাহ মাফ হবে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহ মাফ করুন। আমরা যে কাজগুলো করব আমরা আশা রাখবো যে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু সেইভাবে বসে থাকলে চলবে না, আমাদেরকেও নিজেও তওবা ইস্তেগফার ইত্যাদি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি সত্তর বার থেকে একশো বার পর্যন্ত কি করতেন, ইস্তেগফার করতেন। তাহলে আপনি আমি তার কোনো গুনাহই ছিল না, তাই না, তার কোনো গুনাহই ছিল না, তার ইস্তেগফার এত হলে আমাদের কি হওয়া উচিত, আমরা তো পাপি তাপি সব সময়ই গুনাহ খাতা করে থাকি। আল্লাহ আমাদেরকে রহম করুন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।